أهلكناهم إنهم كانوا مجرمين ওরা শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা ছিল অপরাধী وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون আমি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদূর মধ্যবর্তী সবকিছু বিরাট ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময় যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময় إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে গলিত তাম্রের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم اكدهرو এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে নিশ্চয়ই আল্লাহ হুজুরা নিরাপদে থাকবে উদ্যান রাজি ও নির্ঝর মিশমুখে তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে كذلك وزوجناه بحور عين يدعون فيها بكل فاكهة آمين এরিতি হবে এবং আমি তাদেরকে আয়ত লোচনা স্ত্রী দেব তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم ترى شكرا مثل أشهد كربنا يكون مثل بيتيتو এবং আপনার পালন কর্তা তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন আপনার পালন কর্তার কৃপায় এটাই মহাসাফল্য আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে। অতএব আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।